কালিয়া রসিক রজা রে কালিয়া রসিক রজা কালিয়া রসিক রজা রে কালিয়া রসিক রজা পিলা দিনে চোরা পিরতি করি গোপীঙ্কর দেলা মহত সারি পিলা দিনে চোরা পিরতি করি গোপীঙ্কর দেলা মহত সারি বজাই মোহন মুরলি বাজারে কালিয়া রসিক রজা রে কালিয়া রসিক রজা কালিয়া রসিক রজা রে কালিয়া রসিক রজা যমুনা গণ্ডরে সে গণ্ডরে নাব বাহিলা রাই সঙ্গে কেড়ি করিলা কদম্ব ডাড়রে সে ডাড়রে নেত বাঁধিলা বনে গাই চরাউথিলা বসন চোরেই গাধুয়া তুটে উচেইলা নেই কদম্ব শিখে বসন চোরেই গাধুয়া তুটে উচেইলা নেই কদম্ব শিখে অজেইলা গোপী মনর মজারে কালিয়া রসিক রজা রে কালিয়া রসিক রজা কালিয়া রসিক রজা রে কালিয়া রসিক রজা রথযাত্রারে সুবেশরে নন্দী ঘোষরে যায় পুরী বড় দাণ্ডরে কমলাঙ্কু ছাড়ি বনমাড়ি ভক্ত সঙ্গরে মাতি যায় রাসরঙ্গরে অবতারে কলি কাড়রে তাহাস করুছি বড় দেউলে বৌধ অবতারে কলি কাড়রে তাহাস করুছি বড় দেউলে দেবদাস নাটকা পাই খঞ্জারে কালিয়া রসিক রজা রে কালিয়া রসিক রজা কালিয়া রসিক রজা রে কালিয়া রসিক রজা পিলাদিনে চোরা পিরতি করি গোপীঙ্কর দেলা মহত সারি পিলাদিনে চোরা পিরতি করি গোপীঙ্কর দেলা মহত সারি বজেই মোহন মুরলি বাজারে কালিয়া রসিক রজা রে কালিয়া রসিক রজা কালিয়া রসিক রজা রে কালিয়া রসিক রজা কালিয়া রসিক রজা রে কালিয়া রসিক রজা।